আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরত না মন দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরত না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে। কি খুশি যে হতিস রে তুই, খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে। হাত দুটোকে এগিয়ে দিতিস মায়ের কোল থেকে, সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রংছে। সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রংছে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে, মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিলে। দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে, মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিলে। আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে, সন্ধ্যা প্রদীপ জেলে দিতিস ব্রত কথা পড়ে। আজ মঙ্গল দীপ জ্বলেছে তোর মঙ্গল চে, আজ মঙ্গল দীপ জ্বলেছে তোর মঙ্গল চে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরি হলে, আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরি হলে, আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। সকাল সাঁঝে দুষ্টুমি তোর আর যাবে না দেখা, যা যা ছিল সবই রবে, শুধু রইব আমি একা। লজ্জা এলো লাল চেলিয়ার শিথির সিঁদুর বে, লজ্জা এলো লাল চেলিয়ার শিথির সিঁদুর বে। কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে।